তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে। যে গান গেলে জুড়ায় আমার প্রাণের শত জ্বালা, আল্লাহ নামের সেই গানই হোক আমার গলের মালা, যে গান গেলে জুড়ায় আমার প্রাণের শত জ্বালা, আল্লাহ নামের সেই গানই হোক আমার গলের মালা, যে গান গেলে যায় পাওয়া যায় তোমার ভালোবাসা, যে গান গেলে যায় পাওয়া যায় তোমার ভালোবাসা, পরপারে ঠায় পাওয়া যায় তোমার আরশ নিড়ে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে। যে গান শুনে ভ্রান্ত পথিক পায় সুপথের আলো, আল কোরআনের সেই সুরতান আমার কণ্ঠে জালো, যে গান শুনে ভ্রান্ত পথিক পায় সুপথের আলো, আল কোরআনের সেই সুরতান আমার কণ্ঠে জালো, দিন কায়েমের স্বপ্ন জাগায় যে গান প্রাণে প্রাণে, দিন কায়েমের স্বপ্ন জাগায় যে গান প্রাণে প্রাণে, সে গান যেন গাইতে পারি হাজার লোকের ভিড়ে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে, আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে।